আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বিষয় হলো ফিতরের নামাজ, তার পদ্ধতি, তা কি করে পড়া যায়, তার বিভিন্ন আহকাম। ফিতরের নামাজ, ফিতরের নামাজ সুন্নত না ওয়াজিব? আমাদের দেশে প্রচলিত আছে যে ফিতরের নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, বরং সুন্নতে মুআক্কাদার উপরে, কিন্তু ওয়াজিব না। এই নামাজ আদায় করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতেন। হযরত আলী বলেন, ফিতর ফরজ নামাজের মতো অবশ্য পালনীয় নয়, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্নতে রূপদান করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহ ফিতরুন ইহিব্বুল ফিতরা ফাআউতিরু ইয়া আহলুল কুরআন। আল্লাহ হচ্ছেন ফিতর। ফিতর মানে কি? বেজোর। তিনি বেজোরকে পছন্দ করেন, সুতরাং তোমরা, তিনি ফিতরকে পছন্দ করেন, সুতরাং তোমরা হে আহলে কোরআন, কোরআনওয়ালারা ফিতরের নামাজ পড়ো। বনি কিরানার মুখদিজি নামক এক ব্যক্তিকে আনসার গোত্রের আবু মুহাম্মদ নামক এক লোক বলল যে ফিতরের নামাজ ওয়াজিব। এই কথা শুনে সাহাবি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু মুহাম্মদ ভুল বলেছেন, ঠিক বলেননি, ফিতরের নামাজ ওয়াজিব নয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুনাল্লাহু আলাল ইবাদ, যে নামাজ মানে ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, সেটা মাত্র পাঁচ ওয়াক্তের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজ বান্দার জন্য লিখিত ভাবে দেওয়া হয়েছে, মানে ফরজ করা হয়েছে, আর সেটা হলো কি? পাঁচ ওয়াক্তের নামাজ। যদি বলেন হুজুর ফরজ আর ওয়াজিব মধ্যে পার্থক্য আছে, আমরা বলব না, ফরজ ওয়াজিবে কোনো পার্থক্য নেই, যেটা না পড়লেই হয় না সেটাই হচ্ছে ফরজ, সেটাই হচ্ছে ওয়াজিব। সুতরাং ফিতরের নামাজ ওয়াজিব নয়, বরং পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নেই যা পড়া ওয়াজিব বা একদম জরুরি, যা না পড়লে গুনাহগার হতে হবে। এবার কোন কোন নামাজ ছাড়লে গুনাহগার হবে না হবে সে কথা আলাদা, কিন্তু এখানে বলা হচ্ছে ফিতরের নামাজ ওয়াজিব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপরে ফিতরের নামাজ পড়েছেন, আর আপনারা জানেন সওয়ারির নাম উপরে ফরজ নামাজ হয় না, সওয়ারির উপরে ফরজ নামাজ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ারির উপরে নফল নামাজ পড়তেন, ফিতর করতেন, আর ফরজ নামাজের সময় হলে সওয়ারি থেকে নেমে যেতেন, বোঝা গেল কি, সওয়ারির উপরে ফরজ নামাজ হয় না। তাহলে হুজুর আমরা যে প্লেনে নামাজ পড়ি, ট্রেনে নামাজ পড়ি, বাসে নামাজ পড়ি, তাহলে এটা হচ্ছে যে যখন জানবো সওয়ারির উপরে নামাজ যদি না পড়ি তাহলে নামাজের সময় বের হয়ে যাবে, চলে যাবে, তখন আমরা বাধ্য হয়ে সওয়ারির উপরে সেই নামাজ পড়তে বাধ্য। বাকি যদি জানতে পারি যে ঢাকায় প্লেন নামবে, তখন আমি সময় পাবো জোহরের কিংবা ফজরের যখনই হোক, তাহলে আমি, আমার জন্য জরুরি হলো যে আমি ঢাকাতে নেমেই সেই নামাজ পড়ব, ফরজ নামাজ পড়ব, নচেত সওয়ারির উপরে ফরজ নামাজ শুদ্ধ নয়, বুঝতে পেরেছেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির উপরে ফিতরের নামাজ পড়তেন, তার মানেই হলো যে ফিতরের নামাজ ওয়াজিব বা ফরজ নয়। ফিতরের সময় কখন? ফিতরের সময় হলো এশার পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত, যে কোনো সময় আপনি ফিতর পড়তে পারেন, এশার পরেও পড়ে নিতে পারেন, কিংবা সওয়ার আগে পড়ে নিতে পারেন, কিংবা ফজরের আগে পড়ে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা যাদাকুম সালাতান হিয়াল ফিতর ফসাল্লুহা বাইনা সালাতিল ইশাই ইলা সালাতিল ফাজর। আল্লাহ তাআলা তোমাদেরকে একটা অতিরিক্ত নামাজ দিয়েছেন, সেই নামাজটা এশার নামাজ থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত পড়ে নাও। সাহাবি গুদাইব বিন হারিস বলেন, একদা আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরের নামাজ প্রথম রাত্রিতে পড়তেন নাকি শেষ রাত্রিতে? মা আয়েশা বললেন, কখনো তিনি প্রথম রাত্রিতে ফিতর পড়তেন, আবার কখনো শেষ রাত্রিতে পড়তেন। আমি বললাম, আল্লাহু আকবার, সেই আল্লাহর প্রশংসা যিনি দিনের ব্যাপারে প্রশস্ততা রেখেছেন, কোনো সংকীর্ণতা রাখেননি। একই সময় ভিতর নির্দিষ্ট করে দিলে মানুষ সংকীর্ণতা করত, তাতে বোঝা গেল কি, যে সারা রাত ব্যাপী আপনি যে কোনো সময় ভিতর পড়তে পারেন। অবশ্য যে ব্যক্তি মনে করে যে সে শেষ রাতে উঠতে পারবে না, তার জন্য উত্তম হলো কি, প্রথম রাত্রে বেতের পরে নেওয়া, প্রথম রাত্রে বেতের পরে ঘুমানো। পক্ষান্তরে যে মনে করে যে সে শেষ রাত্রে উঠতে পারবে, তার জন্য উত্তম হলো শেষ রাত্রে বেতের পরা। মহান বিশ্বাম বলেন, মান খাফা আল্লাহ ইয়াকুম মিন আখির আল-লাইল ফালইউতির আওয়ালা, যে ব্যক্তি ভয় করবে যে সে শেষ রাতে বিতর পড়তে পারবে না, সে যেন প্রথম রাত্রে পড়ে নেয়। ওমান তামিআ ইয়াকুমা আখিরাহু ফালইউতির আখির আল-লাইল ফাইন্না সালাতা আখির আল-লাইল মাশহুদাতুন ওয়াযালিকা আফদাল। আর যে ব্যক্তি আশা করে যে সে শেষ রাতে উঠতে পারবে, সে যেন শেষ রাতে বিতর পড়ে, যেহেতু শেষ রাতের নামাজ হলো আফজল এবং তাতে ফেরেশতা হাজির হন। এখন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কখন বিতর পড়ো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথম রাতে এসার পর। অতঃপর তিনি হযরত উমারকে জিজ্ঞাসা করলেন, উমার তুমি কখন বিতর পড়ো? উমার বললেন, শেষ রাতে। পরিশেষে তিনি বললেন, আখাযা হাযা বিল হাজমি ওয়া ক্বাল লি উমার আখাযা হাযা বিল কুওয়া। আবু বকরের প্রশংসা করে বললেন যে আবু বকর স্থির নিশ্চয়তা ও দূরদর্শিতা বিচক্ষণতার কাজ করে। দূরদর্শী কি হয়তো বা ঘুমতে ঘুরতে পারবো না। আর ওমার কি করেন? ওমার কুওয়া শক্তিমত্তা বা আত্মনির্ভরতার উপরে ভরসা করে তিনি শেষ রাতে বিতর করেন। সুতরাং দুজনেরই প্রশংসা তিনি করলেন। শেষ জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতেই বিতর পড়তেন, শেষ রাতেই বেশিরভাগ বিতর পড়তেন। আর আপনারা জানেন যে আল্লাহ নবীর জন্য তাহাজ্জুদের নামাজ কি ছিল? ওয়াজিব ছিল। আর সেই জন্য তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদ শেষে বিতর পড়তেন, কেননা সেটাই ছিল উত্তম। এত সত্ত্বেও তিনি তার একাধিক সাহাবীকে স্থির নিশ্চয়তা অবলম্বন পূর্বক প্রথম রাত্রে বিতর পড়ে নিতে বিশেষ উপদেশ দিতেন। যেমন উপদেশ দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। আবু হুরায়রা বলছেন, আওসানি খালিলি বিসালাস, আমাকে আমার অন্তরঙ্গ বন্ধু তিনটে বিষয়ের উপদেশ দিয়েছেন, খাস অনুদেশ আদেশ দিয়েছেন। সেটা কি? সিয়াম সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, উপদেশ দিয়েছেন যে আমি যেন প্রত্যেক মাসে তিনটে করে রোজা রাখি। ওয়া রাকাতাই দুহা, আর চাষের সময় যেন দুরাকাত নামাজ পড়ি, চাষের নামাজ যেন দুরাকাত পড়ি। আর ওয়ান উতরা কাবলা আনাম, এবং শোয়ার আগে ঘুমার ঘুমানোর আগে যেন আমি ভেতরে নামাজ পড়ে ঘুমাই। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে নামাজ পড়ে এক রাকাত ভেতর পড়ে নিতেন। তাকে বলা হলো, আপনি কেবল এক রাকাত ভেতর পড়েন, তার বেশি পড়েন না, কি ব্যাপার? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাযী লা ইয়ানামু হাত্তা ইউতির হাযিম, যে ব্যক্তি ভেতর না পড়ে ঘুমায় না, তার মানে যে বেতের পরে ঘুমায় সে হচ্ছে কি বলে হাজে, মানে যে বিচক্ষণ বা দূরদর্শী বা অন্য কিছু, মানে বিচক্ষণ বা দূরদর্শী সে হচ্ছে মজবুত লোক, যে বেতের পরে ঘুমিয়ে যায়, সে হল স্থির নিশ্চিত মানুষ। ব্যাস, বেতের নামাজের রাকাত সংখ্যা কত? বেতের নামাজের একটানা এক সালামে ন রাকাত পড়া যায়, সাত রাকাত পড়া যায়, পাঁচ রাকাত পড়া যায়, তিন রাকাত পড়া যায়। এক সালামে এই তিন রাকাত পর্যন্ত, নয় থেকে তিন রাকাত পর্যন্ত পড়া যায়। ন রাকাত ভিতরের নিয়ম কেমন হুজুর? আট রাকাত একটানা পড়ে তাশাহুদে বসতে হয় শেষ রাকাতের আগে, তাতে আত্তাহিয়াত ও দোয়া পড়ে সালাম না ফিরে উঠে গিয়ে আরো এক রাকাত পড়ে কয় রাকাত হয়ে গেল? ন রাকাত, তারপরে সালাম ফিরতে হয় যথা নিয়মে। সাত রাকাত ভিতরে, সাত রাকাত ভিতরে নিয়ম কি হুজুর? সাত রাকাত ভিতরে নিয়ম হলো ছ রাকাত একটানা পড়ে তাশাহুদে বসতে হয়, তাতে আত্তাহিয়াত ও দরুদ পড়ে, দোয়া পড়ে সালাম না ফিরে উঠে আরো এক রাকাত পড়ে সালাম ফিরতে হয়। কোন কোন বর্ণনা মতে ষষ্ঠ রাকাতে না বসে একটানা সাত রাকাত পড়া যায়। হ্যাঁ, পাঁচ রাকাত ভিতরে নিয়ম কি হুজুর? পাঁচ রাকাত ভিতরে নিয়ম হলো পাঁচ রাকাত এক টানা পড়ে তাশাহুদে বসতে হবে চতুর্থ রাকাতে, তাতে আত্তাহিয়াত ও দরুদ দোয়া সালাম ফিরতে হবে, তাতে আত্তাহিয়াত ও দরুদ দারাত দরুদ দোয়া পড়ে সালাম ফিরতে হবে। তিন রাকাত ভিতরে নিয়ম কিরকম হলো? পাঁচটা না, পাঁচ রাকাত একটানা পড়তে হবে, কিন্তু চার রাকাতে বসা যাবে না, পাঁচ রাকাত একটানা পড়তে হবে। আর শেষ কালে কি পড়তে হবে? দোয়া দরুদ পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে। তিন রাকাত ভিতরে নিয়ম হলো দুই প্রকার। প্রথম হলো দু রাকাত পড়ে সালাম ফিরে দেন, দুরাকাত পরে সালাম ফেলে দেন, তারপর উঠে নতুন করে আরো এক রাকাত পরে সালাম ফেলুন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন পড়তেন, আর ইবনে উমারও এইভাবে বেঁধে পড়তেন। দ্বিতীয় নিয়ম হলো তিন রাকাত এক টানা পড়ে তাশাহুদে বসতে হবে, তাতে আত্তাহিয়াত ও দরুদ দোয়া পড়ে সালাম ফিরতে হবে। কিন্তু এক্ষেত্রে মাগরিবের নামাজের মতো মাঝখানে তাশাহুদ পড়া হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরের নামাজকে মাগরিবের মতো করতে পড়তে নিষেধ করেছেন। এতদ্ব্যতীত তিন রাকাত বেঁধের মাগরিবের মতো করে পড়া, নতুন করে তাকবীরে তাহরিম ওই তাহরিমার তকবীর মত দেওয়ার মতো উল্টা তকবীর দিয়ে পুনরায় হাত বেঁধে কুনুত পড়া ইত্যাদি কোন কোন বর্ণনায় মানে কোন কোন সাহাবী থেকে বর্ণিত থাকলেও সেসব সহি না, এগুলো হচ্ছে জয়ীফ, অতএব তা বিদআত ও পরিত্যাজ্য। তাহলে সঠিক নিয়ম কি জানলে, যদি তিন রাকাত বেঁধে পড়তে চান দু রাকাত পরে সালাম ফিরে দেন, তারপরে এক রাকাত পরে আবার সালাম ফিরুন, কিংবা তিন রাকাত একটা না পড়ুন মাঝখানে মাগরিবের মতো বসবেন না, মাঝখানে না বসে তিন রাকাত একটা না পড়ে শেষকালে বসবেন এবং তাশাহুদ ইত্যাদি পড়বেন। বিতর নামাজের মুস্তাহাব কিরাত কি হুজুর? এ নামাজের সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়া যায়, সমস্যা নেই, যে কোনো সূরা পড়তে পারেন, তবে মুস্তাহাব হলো প্রথম রাকাতে সূরা আলা, যদি তিন রাকাত পড়েন তাহলে প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন কুল আল কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল আহাদ পড়তে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কখনো তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সাথে সূরা নাস ও ফালাক পড়েছেন। ভেতরের কুনুত, ভেতরের কুনুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে কুনুত শিখিয়েছিলেন সেটা কি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাযাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইয়ুকদা আলাইক ইন্নাহু লা ইযিল্লু মা ওয়ালাইতা ওয়া লা ইয়ুইজ্জু মান আদাইতা ওয়া তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা লা মানজা মিনকা ইল্লা ইলাইকা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ। এই হলো ভেতরের কুনুত, যেটা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কে শিখিয়েছিলেন কে, নানা নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকাশ থাকে যে দোয়ার শেষে দরুদের উল্লেখ উক্ত হাদিস সমূহে না থাকলেও সালাফদের আমল, এখানে যে দোয়াটা বললাম এই দোয়ার শেষে কিন্তু দরুদ উল্লেখ নেই, কিন্তু আমরা দোয়া শেষে দরুদ পড়ি না, পড়ি না, এই জন্য পড়ি যেহেতু সালাফ সালেহীন আমল আছে যে এই ভিতরে দোয়া পড়ার পর দরুদ পড়তেন, আর সেই জন্যই দোয়ার শেষে এখানে যুক্ত করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার ভিতরে শেষ রাকাতে রুকুর আগে কোনোতে এই দোয়া বলতেন, অন্য এক বর্ণনায় আছে অন্য এক দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই একটা দোয়া আছে, যদি ওইটার বদলে কেউ এটা পড়তে চায় তাহলে পড়া যায়। অনেকে বলেছেন যে উক্ত দোয়াটি ভেতরে নামাজের শেষে অর্থাৎ সালাম ফেরার পর পড়া মুস্তাহাব, ইখতিলাফ আছে, তবুও আমরা বলবো যদি কেউ এটা ভেতরে দোয়া হিসেবে পড়তে চায়, কোন কোন ওলামা বলেছেন যে এটা ভেতরের কুনুতের দোয়া। এই যে দোয়া বলা হলো এগুলো হচ্ছে ভেতরে কুনুতের গায়ের নাজেলার দোয়া, তাহলে ভেতরের দোয়া, আর তা সব সময় প্রত্যেক রাত্রে ভেতরে নামাজে পড়া হয়। অবশ্য কুনুতের দোয়া পড়া মুস্তাহাব জরুরি নয়, কুনুতের দোয়া পড়া মুস্তাহাব জরুরি নয়, তার মানে যদি কেউ কুনুত পড়তে ভুলে যায় দিয়ে সোজা সিজদায় চলে যায় বা রুকুতে চলে যায় তাহলে কি সহজটা দিতে হবে না, বিনা সহজ সেজাতে তার নামাজ হয়ে যাবে, যেহেতু ওয়াজিব না, কুনুতের দোয়া পড়া ওয়াজিব না। সুতরাং কেউ ভুলে ছেড়ে দিয়ে সিজদায় গেলে সহজ সিজদা লাগে না, সহজ সিজদা লাগবে না। যেমন প্রত্যেক রাতে তা নিয়মিত না পড়ে মাঝে মাঝে ত্যাগ করা উচিত, যারা পড়েন ইচ্ছা করে মাঝে মাঝে ত্যাগ করা উচিত, কারণ এমন সুন্নত নয় ওটা যে আল্লাহ রাসূল প্রত্যেক রাত্রেই পড়তেন এমন কোন প্রমাণ নেই, এই জন্য মাঝে মাঝে যদি ছেড়ে দেন তাতে সেটা উত্তম, মানে সে মাঝে মাঝে ছেড়ে দেওয়াও ভালো। একবারে একটানা পড়তে থাকলেন তাহলে মনে মনে হবে কি যে এটা একবারই জরুরি জিনিস, কিন্তু জরুরি জিনিস আসলে নয়। প্রকাশ থাকে যে ভেতরের কুনুত দোয়া মুখস্থ না থাকলে তার বদলে অনেকে তিনবার কুল পড়ে, শুনেছেন আপনারা, যার কুনুতের দোয়া মুখস্থ নেই সে কুনুতের জায়গাতে হাত তুলে কি পড়ে, তিনবার কুল পড়ে, অনেকে আপনা হাতে না ইত্যাদি পড়ে, এই জন্য এটা জানিতে হবে শরীয়ত সম্মত নয়, বরং মুখস্থ না থাকলে পড়তে হবে না। যদি আপনার মুখস্থ নেই, চেষ্টা করুন মুখস্থ করা, আর মুখস্থ না হলে পরে আপনাকে পড়তে হবে না, কুনুত পড়তে হবে না। আর ততদিন কুনুত না পড়ে আপনার এমনি কাজ চলবে, আপনি এমনি ভেতরে পড়বেন কুনুত না পড়ে। ভিতরের দোয়ায় ইমাম সাহেব বহু বচন শব্দ ব্যবহার করতে পারেন, আল্লাহুম্মা ইন্নি ফিমান হাদাইতা, কিন্তু যখন জামাতে ইমাম সাহেব নামাজ পড়াবেন তখন কি বলতে হবে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইতা। এই যে এক বছর এক বচনটাকে বহু বচন করা, এটা কি হাদিস বিরোধী? এটা হাদিস বিরোধী নয়, এরূপ করা বিধেয়, এটা নিষিদ্ধ, নবী শব্দ পরিবর্তনের আওতাভুক্ত নয়। সুতরাং এটা কেবল শব্দের বচন পরিবর্তন, শব্দ পরিবর্তন নয়। আর পক্ষান্তরে কিছু কিছু রেওয়ায়েতে কিছু কিছু বর্ণনায় হাদিসেই এসেছে এক বচনের জায়গায় বহু বচন, ওই দোয়াটাই বহু বচন শব্দে এসেছে, সুতরাং কোন সমস্যাই থাকলো না। কুনুতের স্থান কখন, কুনুতের দোয়াটা পড়বেন কখন? কুনুতের দোয়া শেষ রাকাতে রুকুর আগে বা পরে, শেষ রাকাতে রুকুর আগে বা পরে যে কোনো স্থানে পড়া যায়। হুমায়ুন বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে কুনুত রুকুর আগে না পরে, উত্তরে তিনি বললেন আমরা রুকুর আগে ও পরে কুনুত পড়তাম। তার বোঝা গেল আগে পড়া যায়, আগে যদি পড়েন তো কিভাবে পড়বেন? আগে পড়লে কেরাত শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর একটু থেমে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা, আর রুকুর পরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আলাকাল হামদ বলার পরে আপনি কি করবেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা। অনুরূপ দোয়ার মতো হাত তোলা ও না তোলা উভয় প্রকার আমল সালাফ কর্তৃক প্রমিত আছে, হাত তুলেও পড়তে পারেন না তুলেও পড়তে পারেন। অবশ্য দোয়ার পরে মুখে হাত বোলানো সুন্নত নয়, দোয়ার পরে মুখে হাত বোলাই না, এই হাত বোলানো সুন্নত নয় কোন দোয়ার ক্ষেত্রেই, কারণ এ সম্পর্কে কোন হাদিস সহি বর্ণিত হয়নি, যতগুলো হাদিস এসছে সব দুর্বল হাদিস। হাত তোলা বললাম, তোলা না তোলা উভয়ই সমান, হাত তোলা না তোলা উভয়ই সমান, হাত তোলা জরুরি নয়। আর হাত পা হাত তোলা হলে পরে মুখে হাত বোলানো বিদাত। ইবনে আব্দুস সালাম বলেন, জাহেল ছাড়া এ কাজ অন্য কেউ করে না, তার মানে মুখে যে হাত বোলায় তাকে উনি জাহেল বলেছেন। পক্ষান্তরে দোয়ায় হাত তোলার ব্যাপারে অনেক সহি হাদিস এসেছে, তার মধ্যে কোন হাদিসে মুখে হাত ফেরানোর কথা নেই। আপনার এই কথারই দলিল যে উক্ত আমল আপত্তিকর ও শরীয়ত সম্মত, আপত্তিকর এবং অবিদেহ মানে শরীয়ত সম্মত নয়। ভেতরের নামাজে সালাম ফিরে দোয়া, ভেতরের নামাজে সালাম ফিরে দোয়া মানে ভেতরের নামাজ পড়া হয়ে গেল তারপর সালাম ফিরলেন, তারপরে কি দোয়া করতে হয়? সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এই দোয়া তিনবার পড়তে হয়, তার মধ্যে তৃতীয়বারে উচ্চ স্বরে পড়তে হয়। এক রাতে দুইবার ভেতর পড়া নিষেধ, এক রাতে দুইবার ভেতর পড়া হবে না। মনে করুন আপনি এসার পরে ভেতর পড়লেন, ভাবলেন উঠতে পারবেন না, তিনি শেষ রাতে আবার উঠলেন, উঠতে পারলেন কিংবা উঠতে হলো, সেখান থেকে আপনি তাহাজ্জুদ পড়লেন, আর ভেতর পড়বেন কি না? আর ভেতর পড়া হবে না, কেবল তাহাজ্জুদ পড়ে নেবেন, ভেতর যেহেতু পড়া হয়ে গেছে আর পড়তে হবে না। রাতের সর্বশেষ নামাজ হলো ভেতরের নামাজ, যেহেতু রাতের সর্বশেষ নামাজ ভেতরের নামাজ, ভেতরের পর আর কোন নামাজ নেই, অতএব হ্যাঁ ভেতরের পর দুরাকাত নফল আছে পরে বলছি। অতএব যদি কেউ শেষ রাত্রে উঠতে পারবে না মনে করে এসার পর ভেতরে পড়ে নেয়, অতঃপর শেষ রাত্রে উঠতে সক্ষম হয়, সে তাহাজ্জুদ পড়বে কিন্তু আর দ্বিতীয়বার ভেতর পড়বে না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক রাতে দুটি ভেতর নেই, তোমরা ভেতরের নামাজকে রাতের শেষ নামাজ করো। কিন্তু ভেতরের পর দুরাকাত নফল পড়ার কথা, এ ব্যাপারে একটা ব্যতিক্রম ব্যাপার হচ্ছে যে সুন্নত, এই দুরাকাত সুন্নত বসে বসে, নফলটা বসে বসে পড়তে হয়, কোন নামাজ বসে বসে নেই, কিন্তু ভেতরের পরে দুরাকাত নফলটা বসে বসে আল্লাহ নবী পড়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভেতরের নামাজের সালাম ফেরার পর বসে বসে দুরাকাত নামাজ পড়তেন, এটা মুসলিম শরীফের হাদিস। হযরত উম্মে সালামা বলেন, তিনি ভেতরের পর বসে বসে হালকা করে দুরাকাত নামাজ পড়তেন। আবু দাউদ আহমদ তিরমিজি ইত্যাদিতে হাদিস বর্ণিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, নিশ্চয় এই সফর রাত্রি জাগরণ ভারী ও কষ্ট, সুতরাং তোমরা কেউ যখন ভেতর পড়বে তখন সে দুরাকাত নামাজ পড়ে নেয়, অতঃপর সে যদি রাত্রে উঠতে পারে তো উত্তম, নচেত ওই দুরাকাত তার রাতের নামাজ হয়ে যাবে, দুরাকাতের নামাজ তার রাতের নামাজ হয়ে যাবে। কত সুন্দর উক্ত হাদিস থেকে বোঝা যায় যে ওই দুরাকাত আমাদেরও পড়া উচিত, আর তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস নয়, আমাদেরও পড়া উচিত। আবু উমামা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুরাকাত নামাজ ভেতরের পর বসে বসে পড়তেন, আর তার প্রথম রাকাত সূরা জিলজাল ও দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পাঠ করতে যদি ভিতরে নামাজ পড়ে যদি দুরাকাত পড়েন তাহলে প্রথম রাকাতে সূরা ইজা দুই রাকাতে লাগবে আর শেষ রাকাতে কাফেরুন করতে হবে ভিতরের নামাজ কি কাজা করা যায় হুজুর ফজর হয়ে গেল ভিতরে পড়তে পারলাম না ভাবলাম তো আজ করতে উঠবো কিন্তু ফজর আজান হয়ে গেছে এখন কি করা যায় ভিতরটা পড়তে হবে সেটা কাজা করা যায় কি নিয়মে কাজা করবেন ভিতর নামাজ যত সময় না পড়া হলে তা কাজা পড়া বিধেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ভিতরে না পড়ে ঘুমিয়ে যায় অথবা তা পড়তে ভুলে যায় সে ব্যক্তি যেন তা স্মরণ হওয়া মাত্র পড়ে নেয় তিনি আরো বলেন যে ব্যক্তি ঘুমিয়ে থেকে ভিতরে না পড়তে পারে সে ব্যক্তি যেন ফজরের সময় তা পড়ে নেয় ফজরের সময় হয়ে গেছে ফজরের সময় পড়বে তাহলে বোঝা গেল কি যদি আজান হয়ে যায় উজু করবেন উজু করার পর প্রথম কাজ কি আপনার ভেতরটা কাজা করা হয় এক রাকাত না হয় তিন রাকাত যে নিয়মে আপনি ভেতর পড়তেন সেই নিয়মেই আপনি কাজাটা পড়তে পারেন অবশ্য তাহাজুদের পুরো কাজাটা যদি পড়তে চান তাহলে চাষের সময়ে করা যাবে এগারো রাকাতটা করাকাত করতে হবে বারো রাকাত করে পড়তে হবে বিজোর করে তাহলে রাতের মতোই সহ হবে বিজোর নামাজটা জোর করে করতে হবে কথাটা বুঝেন যদি তাহাজুদ সহ ভেতর কাজা করতে চান তাহলে আপনার এই নামাজটা চাষের সময় পড়া যাবে আর রাতের মতোই সহ হবে কিন্তু এগারো রাখাত না করাকাত করতে হবে বারো রাখাত বিজোর জোর করে কিন্তু যদি আপনি ফজরের সময় ভিতরটা কাজা করতে চান তাহলে কি জোর করে পড়তে হবে বিজোর করেই পড়তে হবে এক রাখাতে এক রাখাত তিন রাখাতে তিন রাখাত যে নিয়মে আপনি ভেতর পড়েন সেই নিয়মই আপনি পড়বেন খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন রাত্রে ভিতর না পড়ে ফজর হয়ে গেলে তখন তখনই ভিতর পড়ে নিতেন একদা এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল হে আল্লাহর নবী ফজর হয়ে গেছে অথচ আমি ভেতর পড়তে পারিনি ফতোয়া জিজ্ঞেস করছেন ফজর হয়ে গেছে আমি ভেতর পড়তে পারিনি তিনি বললেন ভেতর তো রাতেই পড়তে হয় লোকটি পুনরায় বলল হে আল্লাহর নবী ফজর হয়ে গেছে অথচ আমি ভেতর পড়তে পারিনি এবারে তিনি বললেন এখন পড়ে নাও কখন ফজর হয়ে গেছে তারপরে পড়ে নাও এ হাদিস থেকে স্পষ্ট হয় যে ফজর হয়ে গেলেও ভেতর নামাজ ভেতরের মতোই কাজা করা যাবে ভেতর নামাজ কি জামাত করে পড়া হয় হুজুর জামাত করে তারাবির সময়ে ভেতর পড়া হয় তেমনি তারাবির নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা তিন রাত পড়েছেন যেমন তারাবি সুন্নত তেমনি তারাবির জামাত সুন্নত আর সেই সাথে ভেতরের নামাজও ওই সময়ে জামাত করে পড়া সমস্যা নেই সুন্নত পাঁচ ওয়াক্ত নামাজে কুনুত পাঁচ ওয়াক্ত নামাজে কুনুত যেটা পড়া হয় সেটাকে বলা হয় কুনুতে নাজিলা হঠাৎ করে কোন বিপদ এলো মুসলমানদের উপরে কাফেররা হামলা করলো মুসলমানদের উপরে তখন মুসলমানদের জন্য দোয়া এবং কাফেরদের জন্য বদদোয়া করতে এই কুনুত পড়তে হয় মুসলিমদের প্রতি কাফেরদের অত্যাচারের সময় পাঁচ ওয়াক্তের নামাজের শেষ রাকাতের রুকু থেকে মাথা তুলে কুনুত পড়া বিধেয় তার মানে পাঁচ ওয়াক্তেই কোন কোন নামাজে না পাঁচ ওয়াক্তে আর এই কুনুতকে কুনুতে নাজেলা বলা হয় আর ভেতরে কুনুতকে কি বলা হয় বললাম কুনুতে গায়ের নাজেলা এই কুনুতে মুসলিমদের জন্য দোয়া এবং অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করা বিধেয় দুই হাত তুলে দোয়া করবেন ইমাম সাহেব আমি ইমাম দোয়া করবেন এবং মুক্তাদিরা আমিন আমিন বলবেন এই কুনুতে দোয়া কি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এখন বুঝতে পারছেন যে আমাদের দেশে যে প্রচলিত নাস্তাইনুকা দোয়া সেটা ভেতরের কুনুতে নয় কিসের কুনুতে কুনুতে নাজেলা সেটা হচ্ছে কুনুতে নাজেলা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুসলি আলাইকাল খায়রা কুল্লা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা ওয়া নাতরুকু মা ইয়াজুরু আল্লাহুম্মা ইয়াকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহতাজ যে দোয়া আছে এই দোয়াটা হচ্ছে কুনুতে নাজেলার দোয়া ভেতরের কুনুতে নয় আর কিছু আরো কিছু দোয়া আছে ভেতরে নাজেলা আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিহ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম وانصرهم على عدوك وعدوهم اللهم عذب الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين كتاب হচ্ছে কুনুতে নাজিলা রমজানের কুনুতে উক্ত দোয়া অর্থাৎ কাফেরদের উপর বদদোয়া এবং মুমিনদের জন্য দোয়া ইস্তেগফার করার কথা সাহাবীদের আমলে প্রমাণিত তাহলে বোঝা গেল কি রমজানের কুনুতে ভেতরের কুনুতে পড়তে পারেন আর সেই সাথে কুনুতে নাজেলাও করতে পারেন যেহেতু সাহাবীরা রমজানে কাফেরদের জন্য বদদোয়া করতেন তাহলে নাজেলা পড়তেন অতএব দুটোই একসঙ্গে পড়া যায় যেমন এখানে আপনারা দেখেছেন সৌদি আরবে এরা ভেতরে কুনুতে পড়ে আর কুনুতে নাজেলাও পড়ে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলায় দোয়া করেছেন আল্লাহুম্মা আনজিল মুসলিমিনা والمستضعفين من المؤمنين اللهم اشدد وطأتك على الطغاة الظالمين وجعلها عليهم سنين كسن يوسف এটা রাসূলের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পূর্বে নাযিলাতে পড়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের জন্য দোয়া অথবা বদদোয়া করা ছাড়া ফজরের নামাজে এমনি কুনুত পড়তেন না পক্ষান্তরে যে হাদিস দ্বারা ফজরের নামাজে কুনুত প্রমাণ করা হয় যেমন সাফিরা পড়ে তা হয় দুর্বল না হয় সে কুনুত হলো নাজেলার কুনুত বা পাঁচ ওয়াক্তের যা পাঁচ ওয়াক্ত নামাজেই বেঁধে বোঝা গেল কি শুধু ফজরের নামাজে কোনো কুনুত নেই কারণ শুধু ফজরের নামাজের কুনুত পড়া হচ্ছে বিদআত যেমন অন্যান্য সাহাবীদের উক্তি দ্বারা প্রমাণিত আছে যে শুধু ফজরের সময় কুনুত পড়া হচ্ছে বিদআত এই হলো মোটামুটি বেদের সম্পর্কে আহকাম এখন বুঝতে পারলেন যে যে দোয়াটা আমরা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা হচ্ছে নাজেলার দোয়া এটা বেদের দোয়া নয় দোয়া দেখে পড়তে পারবে যদি কারো মুখস্থ না থাকে আপাতত কাজ চালানোর জন্য সে দেখে পড়তে পারে দোয়া দেখে পড়তে পারে আর তাহলে স্বাভাবিকভাবে আবার আমরা নতুন করে বলছি যে বেদের কিভাবে পড়বেন যে নাম যে নিয়মে নামাজ পড়তে হয় আল্লাহ আকবর বলে তাকবীরে তাহরিমা দিয়ে কি করবেন সুবহানাক আল্লাহুম্মা পড়া হয়ে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ঠিক আছে তারপরে সূরা পাঠ হয়ে গেলে আমিনের পরে কি বলবেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা সুবহান রাব্বিল আলা যে খালাকা ফাসাওয়া এই সূরাটা পড়বেন তারপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে তারপর যথা নিয়মে এক রাকাত হয়ে গেলে আবার উঠবেন ওঠার পরে সঙ্গে সঙ্গে কি বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলার পর সূরা পড়বেন সূরা কুল ইয়া আইয়ুহাল বিসমিল্লাহ বলে কুল ইয়া আল কাফিরুন ঠিক আছে আগে সাব্বিহিসম রাব্বিকাল আলা বলার আগে বিসমিল্লাহ বলতে হবে তাই না বলা হয়নি এখন বললাম কি সূরা ফাতিহার পর যখন সূরা পড়বেন তারপর বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ পর কুল ইয়া আল কাফিরুন পড়বেন তারপর যথা নিয়মে দ্বিতীয় রাকাত পড়ে সালাম ফিরে দেবেন যেভাবে দুরাকাত সুন্নত পড়েন তাহিয়াতুল মসজিদ পড়েন তাহিয়াতুল ওযু পড়েন ওই নিয়মে খালি নিয়মটা কিসের হবে বেদের পড়ছে যে সালাম ফেরা হয়ে গেল চট করে উঠে গেলেন উঠে গিয়ে আবার যথা নিয়মে সুবহানাক আল্লাহুম্মা পড়বেন তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে কুল হুয়াল আহাদ যেমনি কুল হুয়াল আহাদ পড়া শেষ হয়ে গেল তখন একটু থেমে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা পড়ে শেষ যখন হয়ে যাবে তখন রুকুতে যাবে রুকুতে গিয়ে তারপরে স্বাভাবিক নিয়মে যে নিয়মে তাশাহুদে বসবেন আতাহাতে পড়বেন দরুদ পড়বেন দোয়া পড়বেন তারপরে সালাম ফিরে দেবেন দ্বিতীয় নিয়মটা কি বললাম এই রকমই তিন রাকাত এক সঙ্গে এক টানা পড়া প্রথম রাকাতে ওইভাবে তাকবীরে তাহরিমা দিয়ে সানা পড়ে তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা তারপর বিসমিল্লাহ তারপরে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা তারপরে দ্বিতীয় রাকাতে উঠবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়ে গেল তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল ইয়া আল কাফিরুন দিয়ে তারপরে দু রাকাত যেমনি হয় যেমনি সেজদা থেকে উঠবেন দ্বিতীয় রাকাত হওয়ার পরে সেজদা থেকে উঠবেন উঠে আর বসবেন না হালকা বসে উঠে যাবেন তাশাহুদ পড়বেন না উঠে যাবেন উঠে গিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল আহাদ বলে তারপর যথা নিয়মে কুনুত পড়বেন হয় রুকুর আগে না হয় রুকুর পরে হাত তুলে অথবা না তুলে এই হলো বেদের তিন রাকাত বেদের নিয়ম আর যদি এক রাকাত বেদের পড়তে চান এক রাকাত বেদের পড়া যায় না যায় না অনেকে বলে এক রাকাতের উপর নামাজ আছে নাকি এক রাকাত নামাজ বেদের আছে অবশ্য উত্তম হলো তিন রাকাত আপনি এক রাকাতের আগে দু রাকাত পড়ে নেন এটা উত্তম কিন্তু যদি কারো সময় সময় বা কার্যবশত না পড়া হয় সময় না থাকে তাহলে এক রাকাত বেদের পড়ে নেবে সে এসার পরে দু রাকাত সুন্নত পড়লো এসার তারপরে সে এক রাকাত বেদের পরে পড়তে পারে কিন্তু উত্তম হলো এটা কি বেদের আগে দু রাকাত পড়ে নেওয়া তিন রাকাত মোট তিন রাকাত বেদের পড়া অথবা একটা না তিন রাকাত বেদের পড়া মাগরিবের নামাজের মতো বেদেরকে করা উচিত নয় যেহেতু এইরকম করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষেধ আছে যে তোমরা বেদের নামাজকে মাগরিবের মতো করো না সুতরাং আমরা সহি তরিকা বুঝতে পারলাম বেতের নামাজে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেমন আমরা সহি তরিকায় সমস্ত নামাজ পড়তে পারি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সেই রকম নামাজ পড়ো যেরকম আমাকে পড়তে দেখেছো এখন যদি প্রশ্ন করেন বাদশা তাহলে আমাদের দেশের লোকরা হুজুর সবই ভুল করে আমাদের দেশে তো মাগরিবের মতোই পড়ে উল্টা তাকবীর দিয়ে কুনুত করে এখন তারা মজাব হিসাবে পড়ে মজা হিসাবে, তারা যে মজা হিসাবে যেটা বুঝেছে সেটা করে। আমরা সহি হাদিস ভিত্তিক যেটা বুঝছি সেটা আমরা বলছি। যদি আপনি সহি হাদিস ভিত্তিক পড়তে চান, আর যদি মনে করেন যে মজাব মানা ফরজ নয়, অনেকে মজাব মানা ফরজ মনে করে, তাই না? যদি আপনি মজাব মানা ফরজ মনে করেন তাহলে আপনার সঙ্গে কোনো কথা নেই, কিছুই বোঝানো যাবে না আপনাকে, যেহেতু আপনি ফরজ ফরজ পালন করবেন। আর যদি মজাব মানা ফরজ না মনে করে গরজ মনে করেন, বরং মনে করেন যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা, অনুসরণ করা ফরজ, তাহলে এই নিয়মে পড়তে হবে যে নিয়মে বললাম, যেহেতু তিনি বলেছেন সেই রকম নামাজ পড়ো যেরকম আমাকে পড়তে দেখেছ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হলে সেটাই আমার মাযহাব। অতএব প্রকৃত হানাফি হতে হলে সহি হাদিসের উপরে আমল করতে হবে। আর যদি ওই জালমার্কা হানাফি হতে চান তাহলে ঠিকই আছে, ওই ফরজের তারা ঝুলিয়ে নিয়ে কানে বাস চুপ করে যান, যা বলছে তাই করে যান। কিন্তু আসল যদি পাক্কা হানাফি হতে চান তাহলে ইমামে আজম আবু হানিফার এই কথাটা মেনে নিতে হবে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে সহি হাদিসকে মানে সে পাক্কা হানাফি। আর যে মানে না সে ইমাম আবু হানিফার এই কথাটাকে মানে না, অতএব সে কাঁচা হানাফি। ঠিক আছে না? এই কথা বলে আজকের এই কথা বক্তৃতা কি বলে আপনার দাস শেষ করছি। আমাদেরকে আল্লাহ তৌফিক দেন যেন আমরা পালন করতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।